আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আল্লাহর ঘরে এই বৈঠকে কিছু জীবের আপদ বা জীবেজাত পাপ, জীব দিয়ে যে পাপ হয় এবং তা 100-এর অধিক, আমরা ধারাবাহিকভাবে সেই সব পাপের কথাই আলোচনা করে আসছি। আজকেও কয়েকটি পাপ, যে পাপ জীব দ্বারা মানুষ করে থাকে, তা হল মিথ্যা ঠাটবাট। মিথ্যা ঠাটবাট হল যে আপনার যে জিনিস নেই সেই জিনিস সামনে প্রকাশ করে মিথ্যাভাবে মানুষের সামনে জাঁকজমক প্রকাশ করেন অথবা গর্ব করেন। প্রকৃতপক্ষে আপনার জমি নেই অথচ আপনার জমিদারি ভাব, প্রকৃতপক্ষে আপনি কোন নেতার ছেলে নন কিন্তু আপনার ভাব যেন আপনি কোন নেতার ছেলে বা কোন আত্মীয়, প্রকৃতপক্ষে আপনি ধনী নন অথচ ভাবখানা যেন ধনী ধনী, প্রকৃতপক্ষে আপনি কোন সম্মানিত নন অথচ ভাবখানা যেন আপনি একজন সম্মানিত ব্যক্তি, প্রকৃতপক্ষে আপনি কোন শিক্ষিত লোক নন অথচ ভাবখানা এমন যেন আপনার বড় শিক্ষিত, প্রকৃতপক্ষে আপনি আলেম নন অথচ ভাবখানা এমন যে আপনি একজন আলেম। এইভাবে যে যা নয় তা মিথ্যা প্রকাশ করা, মিথ্যাভাবে প্রকাশ করা, এটা হচ্ছে শরীয়তে অবৈধ। বাহ্যিক লৌকিকতা ও কৃত্রিম শোভনতা কিছু মানুষের স্বভাব আছে, যারা সেই স্বভাব প্রকাশ করে মজলিস গরম করে থাকে। অনেকের বাইরে কোঁচার পত্তন, ভিতরে ছুঁচোর কীর্তন। বাংলায় বলে বাইরে দেখবে কোঁচা দুলিয়ে ঘুরে বেড়াচ্ছে অথচ বাড়ির ভিতরে ছুঁচোর কীর্তন, তার মানে সে তার বাড়ির ভিতরে না ধান আছে না চাল আছে আর না টাকা পয়সা আছে, কিন্তু বাইরে তার ঠাট তার ভাবভঙ্গি দেখলে মনে হবে এ যেন কোন আমির অথবা বড় লোক। অনেকে যা করেনি তা ভাবে ভঙ্গিমাতে প্রকাশ করে বাহবা কুড়াতে চায়, যা করেনি তা। এ ইহুদিদের সাধারণত স্বভাব ছিল যে তারা যা করে না তার প্রশংসা করাতে চায়। ওয়াইহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, যা করেনি তার প্রশংসা, আপনাকে প্রশংসা করা হচ্ছে, আপনার প্রশংসা করা হলো যে মাশাআল্লাহ ভাই আপনি আপনি যে কাজটা করেছেন, আপনি অমুক জায়গায় মসজিদে যে টাকাটা দিয়েছেন তার ফলে আমার মসজিদটা বড় সুন্দর হয়েছে, অথচ আপনি সেখানে টাকা দেননি। আর আপনি ভাবটা দেখাচ্ছেন সে হয়তো ভুল করে আপনার নাম শুনেছে বা আপনার নাম করছে, অথচ আপনি জানেন যে আপনি সে কাজ করেননি, কিন্তু আপনি প্রশংসার লোভে যাক নাম ছড়িয়ে গেছে তখন যাক, তখন আপনি বলছেন না যে আমি আসলে করিনি। বুঝতে পাচ্ছেন? সাহাবি বা সালাফদের কেউ বললেন যে আমাকে রাত্রে, আমি আজ রাত্রে ঘুম হয়নি, আমার রাত্রে ঘুমাইনি, আজকে আমি রাত্রে ঘুমাইনি। এই কথা বলার পর যে রাত্রে ঘুমাইনি মানে কি, যে লোকে ভাববে তাহলে হুজুর নিশ্চয়ই তাহাজ্জুদের নামাজ পড়ে, তাই না? সঙ্গে সঙ্গে বলতে না, তবে তাহাজ্জুদের নামাজের জন্য না, আমাকে বিছেতে কামড়ে দিছে, দেখছেন, যাতে করে মানুষ না বোঝে যে আমি যেটা করিনি সেটা তারা বুঝছে যে করেছে। কিন্তু বহু মানুষ আছে যে যখনই বলা হবে রাত্রে ঘুমাইনি আর তখন মাশাআল্লাহ তাআলা হুজুর নামাজ পড়ছেন আর চুপ করে থাকলাম, কিছুই বলে না, লোকে যখন বুঝছে নামাজ পড়তে ঠিক আছে বুঝুক তাতে আমার প্রশংসা বাড়বে। এইরকম যে করেনি, যা করেনি তার প্রশংসা নেওয়ার যে লোভ, সে লোভ একমাত্র ইহুদিদের ছিল। আর সেই জন্য কোরআন সূরা আলে ইমরানে 188 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদের সেই মানে কদর্য আচরণকে প্রকাশ করে বলেছেন, ওয়াইহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, যা করেনি তার প্রশংসা কুড়াতে তারা খুবই লোভ তাদের। মোট কথা হল যে যদি আপনার কোন কাজ এমন না থাকে যে কাজ আপনি করেছেন তাহলে সেই কাজের প্রশংসা যদি আপনার কাছে আসে তাহলে আপনি খবরদার সে প্রশংসা চুপ থেকে নেবেন না, বরং যা করেননি যা পাননি তার বাহ্যিক প্রকাশ করা তে যে ক্ষতি আছে সেই ক্ষতি ইসলাম আমাদেরকে সতর্ক করে বলছে যে তোমরা সেই ক্ষতির শিকার হয়ো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মান আউলা মারুমান উলিয়া মারুফান ফালিউকাফে, যার প্রতি কোন উপকার করা হয় সে যেন তার বদলা দেয়, বিনিময় দেয়। উপকার আপনার করলাম, প্রত্যুপকার করা উচিত। ফাইল্লাম ইয়াস্তাতে ফালিয়াযকুরহু, যদি তা করতে না পারে তাহলে সে তা লোকের কাছে উল্লেখ করবে যে ভাই অমুক ভাই আমার এই কাজটা করে দিয়েছেন, অমুক না থাকলে আমার এই হতো, তাই না? এইভাবে অমুক অমুক ছিল বলে আমার এই কাজটা উদ্ধার হয়েছে, এগুলো প্রশংসা করবে লোকের কাছে, আর পারলে তার বদলা দেবে, না হয় প্রশংসা করবে। যদি ফাইন জাকারাহু শাকারা, যদি সে তার উল্লেখ করে তার প্রশংসা করে তাহলে আসলে তার শুকরিয়া আদায় করল। আর অন্য এক হাদিসে আছে, যদি না পারো তো দোয়া দাও কমসে কম, তোমার উপকার করেছে তার জন্য জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনার ভালাই করুক, আপনি এই কাজটা করলেন মাশা আল্লাহ, তাকে দোয়া দিতে হবে। ওয়াল মুতাশাব্বিউ বিমা লাম ইয়ানাল আও লাম ইউতা কালাবিসি সাউবাই যুহ, আর যে ব্যক্তি যা পায়নি তার ভাব প্রকাশকারী যে সে হল দুটো মিথ্যা কাপড় পরার মতো, একটা মিথ্যা কাপড় না ডবল মিথ্যা কাপড় পরার মতো। আসলে যে ব্যক্তি তাকে যা দেওয়া হয়নি তা ঝুঠা প্রকাশ করে সে তো দুই মিথ্যা কাপড় পরিধানকারীর মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আসমা বিনতে আবি বাক্কর বলছেন যে এক মহিলা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি জারা, আমার এক প্রতিবেশিনী আছে। প্রতিবেশিনী মানে তার উদ্দেশ্য হল আমার সতীন আছে, জারা দররা মানে আমার সতীন আছে, আর সতীনে সতীনে টানা পড়ন্ত বোঝেন, সতীনে সতীনে যে টানা পড়েন থাকে, আপোষে যে হিংসা থাকে, আপোষে যে ঈর্ষা থাকে, মানে স্বামীর একচ্ছত্র দখল নেওয়ার জন্য প্রত্যেক মহিলাই চেষ্টা করে, এই জন্য এই মহিলা তার সতীন আছে, সে এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমার সতীন আছে, হাল আলাইয়া জুনাহুন ইন তাশাব্বাতু লাহা বিমা লাম ইউতা, আমি যদি এমন জিনিসের ভাব প্রকাশ করি যে জিনিস আমাকে দেওয়া হয়নি, তার মানে আমি প্রকাশ করছি যে স্বামী আমাকে এই দিয়েছে, অথচ স্বামী দেয়নি, কিন্তু তাকে জ্বলাবার জন্য, তাকে তার মনটাকে ঈর্ষান্বিত করার জন্য যদি আমি বলি, তাহলে আমার স্বামী যা আমাকে দেয়নি তা দিয়ে যদি তার কাছে প্রকাশ করি যে আমাকে দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুতাশাব্বিউ বিমা লাম ইউতা কালাবিসি সাউবাই যুহ, যে ব্যক্তিকে যা দেওয়া হয়নি তা প্রকাশকারী মিথ্যাভাবে ঝোটাভাবে প্রকাশকারী হল দুই মিথ্যা কাপড় পরিধানকারীর মতো। দেখছেন, মানে মহিলা সতীনের কাছে প্রকাশ করবে যে আমাকে আমার স্বামী খুব ভালোবাসে, আমাকে এই শাড়িটা দিয়েছে, আমাকে এই অলংকারটা দিয়েছে, অথচ স্বামী দেয়নি, তাহলে কি হল, মিথ্যা প্রকাশকারীর জন্য এ বলা হচ্ছে কি দুটো মিথ্যা কাপড় পরার মতো, অথচ সে উলঙ্গ। মোট কথা, যদি আপনি এমন ভাব প্রকাশ করেন, মনে করুন আপনি স্কুলের ছাত্র, আপনি প্রকাশ করছেন যে আপনাকে টিচার খুব ভালোবাসে, আপনি হয়তো কোন মানে প্রতিষ্ঠানের চাকুরে, তো আপনি লোকের সাথে লোকের কাছে প্রকাশ করছেন যেন মুদির আপনাকে বা ম্যানেজার আপনাকে খুব ভালোবাসে, অথচ ভালোবাসে না, আপনি প্রকাশ করছেন, আপনি প্রকাশ করতে চাচ্ছেন, অথবা আপনি প্রকাশ করতে চাচ্ছেন যে আপনি সবার থেকে ভালো কাজ করেন, অথবা আপনি প্রকাশ করতে চাচ্ছেন যে আপনি সবার কাছে প্রিয়, এই বিভিন্ন ভাবে, এ হচ্ছে কেমন যে মিথ্যা দুই বস্ত্র পরিধানকারী। সুতরাং ইলিম জ্ঞান পরহেজগারী ধন সুখ প্রভৃতিতে মিথ্যা জাক প্রদর্শন, বাগাড়ম্বর দ্বারা বরফট্টাই ও আস্ফালন করা জীবেজাত এক একটি আপদ। ইলেম নেই অথচ ইলেম ফাটিয়ে বেড়াচ্ছেন, ফুটিয়ে বেড়াচ্ছেন, প্রচার করে বেড়াচ্ছেন, যেন আপনার কত ইলেম আছে। আর আপনারা জানেন তো অল্প বিদ্যা ভয়ঙ্করই হয়, সেই অল্প বিদ্যা নিয়ে ফুটিয়ে যারা বেড়ায় তারা এক সময় কি হয়, তারা ভয়ঙ্কর ফিতনা সৃষ্টি করে আর মানুষের মাঝে এমন ফিতনা সৃষ্টি করে যে তার ফলে বহু মানুষ বিভ্রান্ত হয়ে যায়। প্রকৃত আলেম যে তার ফতোয়া চলে না, কিন্তু এ প্রকৃত আলেম নয়, বরং মোটেই আলেম না কিংবা আধা আলেম, আর তার ফলে যে ফতোয়াবাজি চলে তাতে সমাজের বড় ক্ষতি হয়। কথায় বলে, নিম হাকিম খাতরায়ে জান আর নিম মোল্লা খাতরায়ে ইমান। যদি কেউ হাত ডাক্তার হয় তো সে ডাক্তার না হয়ে প্লাম্বার হয়, তাই না? অনেক সময়ে তার চিকিৎসার ফলে রোগী মারা যায়। আর যদি কেউ হাফ আলেম হয় তো তার ফতোয়ার ফলে সমাজের বড় বিভ্রান্তি সৃষ্টি হয় এবং বুঝতেই পাচ্ছেন যে ভুল ফতোয়া দেবে। এবং যদি কেউ লোক আমল করে, ভুল আমল করে, আল্লাহর কাছে ধরা খায়, তাহলে পরে আসলে গুনাহকার হবে? মুফতি সাহেবের হবে। সাধারণ পাবলিকে কোন দোষ নেই, সত্যিই দোষ নেই, কিন্তু সাধারণ পাবলিকের দোষ তখন হবে যখন একজন একজনের লেজ ধরে বসে থাকবে, একজনের ইনি হচ্ছেন আমাদের সবথেকে বড় আলেম, অথচ লম্বা পিহান আর বড় পাগড়ি দেখে, মোটা পাগড়ি দেখে তাকে আলেম ভেবে বসলেন, আর অন্য আলেমের কাছে গেলেন না, জানলেন না, হক অনুসন্ধান করলেন না, এটাই হচ্ছে দোষ। তাছাড়া পাবলিকের দোষ নেই, যেভাবে ওলামারা ফতোয়া দেবে, ফাসাল ওয়াহলা জিক্রি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা না জানলে আলেমদেরকে জিজ্ঞাসা করো। এবার আলেম কে সেটা তো বুঝতে হবে। যেতে যেতে পথে যেতে যেতে একজনকে পেয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, হুজুর আমি 99টা খুন করেছি, তা আমার কি কোনো তওবা আছে? হুজুর কি বলেন, বাপরে বাপ, 99টা খুন করেছো, তোমার আবার তওবা? হ্যাঁ, তোমার তওবা আল্লাহ কবুল করবেন না, ফতোয়া দিয়ে দিলেন। রাগ হয়ে গেল, দিয়ে চালিয়ে দিল ছোড়া, ছুরি চালিয়ে দিল, বাস 100টা পূর্ণ হয়ে গেল। বিবেকের কামড়ে যখন প্রকৃত আলেমের সন্ধান চালাতে লাগলো, লোককে জিজ্ঞেস করলো, বলো বড় আলেম, সব থেকে ভালো আলেম, বড় আলেম কোথায় আছে? সেখানে গিয়ে জিজ্ঞাসা করলে আলেম, প্রকৃত আলেম তিনি তো জানেন খবর, তাই না? তিনি বললেন, তোমার মাঝে এবং আল্লাহর মাঝে তওবা বাধা সৃষ্টিকারী কে হতে পারে? তুমি আল্লাহর কাছে যেভাবে তওবা করতে হয় সেভাবে তওবা করলে আল্লাহ তওবা কবুল করবে। তো আলেম আর বুঝতে পাচ্ছেন, নিম আলেম, হাফ আলেম, আধা আলেম, পার্থক্য আছে না নেই? বিশাল পার্থক্য আছে। ছোটখাটো আলেম যারা, তারা চোখ বন্ধ করে ফতোয়া দেয়, কিন্তু যারা জ্ঞানী আলেম, বড় আলেম, তারা একটু বুঝে সুঝে ফতোয়া, তাই না? ছোটখাটো আলেম আলাতুল কাফের, আলাতুল কাফের বলে দেবে, না আলাতুল মানে তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে বলবে এ কাফের, কিন্তু বড় আলেমরা কাফের বলতে কি করে, ভয় করে। ছোটখাটো এরা চট করে মুখ চালিয়ে দেয়, কিন্তু বড়রা গভীর জলের মাছ, তারা চট করে হরকত করে না, অত নড়াচড়া করে না। অল্প জলে পুঁটি মাছ ছট ছট করে, পানি কম থাকলে পুঁটি মাছ দেখবেন খুব, পুঁটি মাছ পর্যন্ত খুব ছট ছট ছট ছট ছট করছে, পানি বেশি থাকলে ছটছরানিটা হয় না। অল্প জল, অল্প ইলেম থাকলে সে বেশি কি করে বেড়ায়, ইলেম ছড়িয়ে বেড়ায় আর মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে। আল্লাহুল মুস্তাআন। এইভাবে বহু ফতোয়াবাজি চলছে দেশে, বহু জায়গাতে বহু রকম ফতোয়া, যে ফতোয়া নিয়ে এমনকি ঘরে বসে সৌদি আরবের সরকারের উপরে ফতোয়া জারি করছে, সৌদি আরব সরকার এটা কেন করে, সৌদি আরব সরকার এটা কেন করে। আরে তো নিজের নিজের নিজের ফতোয়াটা দেখ, নিজে কি করছিস না করছিস সেটা দেখ, তোর বাপ মা কি করছে সেটা দেখ, তোর পরিবেশ কি করছে সেটা দেখ, সৌদি আরব কি করছে না করছে সেখান থেকে ফতোয়া জারি করার কি দরকার আছে? মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, সুন্দর ইসলামের পরিচয়, মানুষের সুন্দর ইসলামের পরিচয় হল যে যে যে জিনিস তার বিষয় ভীত নয় সে জিনিস নিয়ে সে কথা বলবে না। এখন সৌদি আরব কেন আমেরিকার সঙ্গে দোস্তি রেখেছে, সৌদি আরব কেন মিশরকে সমর্থন করে, সৌদি আরব কেন অমুককে সমর্থন করে না, এ ফতোয়া তুমি ঘরে বসে বসে, তাই না? এ কোন ফতোয়া তোমার? ওই যে অল্প জলে পুঁটি মাছ ছট ছট করে, নিজের খবর নেই, নিজে সুন্নত পালন করে না করে না, নিজে ওয়াজেব পালন করে না করে না, এখন সৌদি আরবের উপরে ফতোয়া লাগাচ্ছে কেন এটা করে কেন ওটা করে। আল্লাহুল মুস্তাআন। অনেক আলেমদেরকে জিজ্ঞেস করে, সৌদি আরবে আপনারা রয়েছেন, আপনারা বলুন ভাই, আমরা কি সৌদি সরকারের কোন মুখপাত্র নাকি, নাকি আমরা কন্ট্রাক্ট নিয়ে রেখেছি যে সৌদি সরকার কি করছে না করছে আমাকে কৈফিয়ত দিতে হবে? যাও সরকারকে জিজ্ঞেস করো কেন করে। আল্লাহুল মুস্তাআন। তো এই হলো কথা, যে অল্প জলে পুঁটি মাছ ছটছর করে। যদি গভীর জ্ঞান থাকতো তাহলে তুমি এইভাবে লেজ ছিটকিয়ে মানুষকে বিভ্রান্ত করে বেড়াতে না। যাই হোক, কথা হলো কি, মানুষকে তার মতো হওয়া উচিত নয়। যে ব্যক্তি, বাংলা প্রবাদ বলছি, যে ব্যক্তি ফ্যান দিয়ে ভাত খায়, গল্পে মারে দই, মেটে হোঁকায় তামাক খায়, গুড়গুড়িটা কই। ফ্যান মানে ভাতের মার, ফ্যান দিয়ে ভাত খায়, মার মাখিয়ে ভাত খায়, আর গল্পে মারে দই। গল্পে বলে কেমন, দই দিয়ে ভাত খাইছি, মারা দই দেখ কাছাকাছি না, ফ্যান দিয়ে ভাত খায় আর গল্পে মারে দই, আর মেটে হুঁকায় তামাক খায়, গুড়গুড়িটা কই। তামাক যখন খায় না, তামাক খাওয়া তো হারাম, আলাদা কথা, কিন্তু প্রবাদ এসেছে মেটে হুঁকে মানে মাটির হুঁকোতে তামাক খায়, সে বলছে গুড়গুড়ি। গুড়গুড়ি মানে যে পিতলের দেখেছেন, হ্যাঁ, এখানে সীসা দেখা যায়, এখানেও পাওয়া যায়, সুন্দর সুন্দর, বহু দামি দামি আছে। তো মেটে হুঁকায় তামাক খায় কিন্তু পিতলের হাঁক হাঁকে, এরকম মানুষ আছে যে যার যা নেই তার বেশি দেখাতে চায়, অথচ তোমার যা আছে তার থেকে কম দেখানো উচিত, আর তোমার যা নেই তা বাড়তি করে দেখানো উচিত না। বহু মানুষ আছে যারা লোকের নিকট ঋণ করে তা গোপন করতে চায়। কেন বলুন তো, মানুষ ঋণ করে গোপন করতে চায় কেন? কারণ ঋণ করা হলো দরিদ্রের লক্ষণ, তাই না? ঋণ করা গরিবের লক্ষণ, গরিবীর লক্ষণ। আপনি ঋণ করছেন এই কথাটা প্রচার হলে পরে লোকে জানবে যে আপনার তাহলে পুঁজিপাটা কম, এই জন্য গোপন করে যে ভাই ঋণ করছি, কাউকে যেন বলো না। অথচ আল্লাহ তাআলা কি বলছেন, ইজা তাদায়ান তুম বেদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু, যখন তোমরা ঋণ লেনদেন করবে নির্দিষ্ট সময় পর্যন্ত, তখন তোমরা কি করো, লেখাপড়ি করে নাও, আর তাতে সাক্ষী লাগবে, তাই না? কিন্তু লেখাপড়ি করা, সাক্ষী, এসব লজ্জার কথা না? তাই এবার সাক্ষী নিয়ে আসবো, লোকে জানতে পারবে, সেটা প্রচার হবে যে অমুক অমুকের কাছ থেকে ঋণ করেছে, আর লোকে বুঝবে তাহলে আমার পুঁজিপাটা কম, আমি হচ্ছি গরিব মানুষ বা আমার ক্ষমতা নেই, এই জন্য ঋণ করতে হয়েছে। গোপন করতে চায়, তার মানে সেটা বড় লোক নয়, অথচ নিজেকে বড় লোক দেখাতে চায়, ভাবটা ফোটাতে চায় যে আমি বড় লোক, ঋণ করো ঋণ প্রকাশ করতে চায় না। এই শ্রেণীর মানুষও একই পর্যায়ে, প্রয়োজনে ঋণ করলে সম্মানহানির কি আছে? আপনার দরকার হলে আপনি করতে পারেন, আপনি ব্যবসার জন্য করবেন, বিয়ে শাদীর জন্য করবেন, সমস্যা কি আছে? আল্লাহ তালা আপনাকে যে হালে রেখেছেন সেই হাল প্রকাশ করুন, এ নয় যে আল্লাহ তালা আপনাকে দরিদ্র করে রেখেছেন আপনি প্রকাশ করছেন যে আপনি বড় লোক। এইরকম করা মানুষের কাজ কি করে হতে পারে, সম্মানহানির কি হতে পারে? কিন্তু বুঝতেই পাচ্ছেন, যাদের ঘরে নাই অষ্টরম্ভা, বাইরে তার কোঁচা লম্বা, ঘরের ভিতরে খাবার নেই আর বাইরে লম্বা লম্বা কোঁচা করে বেড়ায়, তাদের যাদের এরকম স্বভাব তাদেরকে আপনি আর কি বলবেন? সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই শ্রেণীর স্বভাব যাদের, যাদের যা নেই তা অতিরিক্ত ভাবে প্রকাশ করা ইসলামে জায়েজ না, এটা এক প্রকার মিথ্যাবাদিতা, মিথ্যাচারিতা, কপটচারিতা। এইভাবে এই রকম আচরণ কারো হওয়া উচিত নয়। আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছেন, যতটুকু দিয়েছেন, আপনি ততটুকু প্রকাশ করবেন, গরিব হলে গরিব, বড় লোক হলে বড় লোক, আপনার যেমন পরিশ্রম তেমনি। আর একটা পাপ, সেটা হচ্ছে কি, দরিদ্রের ভান করা। আপনি বড় লোক মানুষ, এর উল্টো আর কি, আপনি বড় লোক মানুষ অথচ আপনি প্রচার প্রকাশ করছেন আমি মিসকিন। কোন উদ্দেশ্য আছে, কোন উদ্দেশ্য আছে, হয় আপনার কার্পণ্য আপনি খরচ করতে চান না তার জন্য, আর না হয় আপনি লোকের কাছে চেয়ে খেতে চান, আর চেয়ে চেয়ে আপনি আপনার ধন বৃদ্ধি করতে চান। যায় যেটা ইসলামে, চেয়ে খাওয়া যায়, ধন বৃদ্ধি করা যায়, কেয়ামতের দিনে এদের মুখে মাংস পর্যন্ত থাকবে না যারা চেয়ে ধন বৃদ্ধি করে। অতএব যাচাঙ্গা করা, ভিক্ষা করা, এটা হচ্ছে খারাপ জিনিস, ইসলামে ভিক্ষা করা খারাপ জিনিস, একান্ত নিরুপায় না হলে ভিক্ষা করা জায়েজ না। কিন্তু কিছু মানুষ আছে যারা কোন স্বার্থ বসে, কিছু পাবার লোভে অথবা তকদিরের উপর অসন্তুষ্টি ও বিরক্তি প্রকাশ করে, অভাব অনটন, দীনতা হীনতা, দারিদ্র প্রকাশ করে অথবা নিঃস্বতার ভান করে, আর তা মুসলিমের উচিত নয়। আল্লাহ তাআলা আপনাকে যে হালে রেখেছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যেভাবে রেখেছেন সেটাই আপনার জন্য মঙ্গল। এই তকদিরের উপরে সন্তুষ্ট হওয়া, আপনাকে আল্লাহ যে ভাগ দিয়েছেন, যে ভাগ্য দিয়েছেন, তাতে সন্তুষ্ট হওয়া ওয়াজিব না, ফরজ না গরজ? ফরজ। যে ভাগ ও ভাগ্য দিয়েছেন তার উপরে অবশ্য দুঃখ হতে পারে, দুঃখ হতে পারে, কিন্তু সেই দুঃখ আপনি মানুষের কাছে প্রকাশ করবেন এবং আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করবেন, এটা ঠিক না। আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা মোটেই ঠিক না। কেন তুমি আমাকে গরিব করলে, কেন আল্লাহ তুমি আমাকে ফকির করলে, কেন মিসকিন করলে, এই অভিযোগ করা মোটেই ঠিক না। আল্লাহর পথে দান করতে অথবা পিতামাতা যথার্থ সেবা করতে বললে কানুনি গাওয়া কৃতজ্ঞের পরিচয়। যখন বলা হয় ভাই তোমার বাপ কষ্ট পাচ্ছে, তোমার মা কষ্ট পাচ্ছে, কিছু করে সাহায্য করো না, আর কতটুকু বেতন পায়, এতে আমার সংসার চলে না, কতটুকুই বা জমির ধান হয় তাতে আমার সংসার চলে না, কতটুকুই বা ব্যবসায় লাভ হয় তাতে আমার সংসার চলে না, তো আমি আর মা বাপকে কতটা বেশি দেব, বা বোনের জন্য কিংবা ভাইয়ের জন্য। যখন বলা হয় এসিডির কথা যে তুমি তোমার কর্তব্য পালন করছো না, তখন সে নিজেকে কি প্রকাশ করে যে আমি একজন গরিব মানুষ, আমার কামাই কম, আমার উপার্জন কম, আমি পারি না, অথচ এটা মিথ্যা কথা। এইরকম গরিবী প্রকাশ করা জায়েজ না। আপনি আপনার মাশাআল্লাহ ধনী মানুষ, ধনী হওয়া সত্ত্বেও আপনি ছেঁড়া ফাটা জামা পড়ে বেড়াচ্ছেন, সেলাই করা জামা পড়ছেন, আবার কথাই বলছেন কি উমর ফারুকের সুন্নত আদায় করছি। মাশাআল্লাহ, উমর ফারুক সুন্নত আদায় করছেন ছেঁড়া ফাটা জামা পড়ে? উমর ফারুক কি ব্যাংক ব্যালেন্স করে ছেঁড়া ফাটা জামা পড়েছেন? সুন্নত আদায় হলো কি করে? উমর ফারুক সব দান করে ছেঁড়া ফাটা জামা পড়েছেন। যদি আপনি বলেন ঠিক আছে আপনিও দান করে দেন, ছেঁড়া ফাটা জামা পড়েন, হ্যাঁ ব্যাংক ব্যালেন্স করে রেখেছেন, আলমারিতে টাকার থাক রাখা আছে, গুছিয়ে গুছিয়ে রাখা আছে, গুনে গুনে রাখা আছে, আর তা সত্ত্বেও আপনি বলছেন যে আমি উমর ফারুকের সুন্নত আদায় করছি, মিথ্যা কথা। এরকম মিথ্যা কথা মানুষকে বলে ঠকানো যায়, কিন্তু আল্লাহকে ঠকানো যাবে না, আল্লাহ তাআলা জানেন। সুতরাং এই শ্রেণীর না, আপনার যখন আল্লাহ তাআলা দিয়েছেন আপনার ক্ষমতা আছে, আপনি ভালো জামা পরুন, আপনার ক্ষমতা আছে আপনি ভালোভাবে থাকুন, সাবান মাখুন, অনেকে সাবান মাখে না তাই না, তেল সাবান ফালতু খরচ কেন, এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে, অনেকের গায়ের গন্ধে ঘুম আসে না, হ্যাঁ নাম আছে আতর আলী, নাম রেখেছে আতর আলী, গায়ের গন্ধে ঘুমই আসে না, কিন্তু আসলে সে পয়সা খরচ করে না। আল্লাহ তাআলা চান যে নিয়ামত মানুষকে দেওয়া হয়েছে তার প্রভাব তার উপরে দেখা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন ইন্নাল্লাহা ইযা আনআমা আলা আবদিন নিয়মাতান আহাব্বা আন ইউরা আছারু নিয়মাতিহি আলাইহি। আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে নিয়ামত দান করেন তখন তিনি পছন্দ করেন যে সেই নিয়ামতের প্রভাব যেন তার শরীরে তার আচরণে দেখা যায়। ওই যে এক ব্যক্তি এলো উস্কো খুস্কো লিবাস পোশাক ভালো না, তারপরে বললেন যে হ্যাঁ তোমার কি মালধন নেই, বলে হ্যাঁ আমার অনেক রকম মাল আছে, আমার আমার উট আছে, আমার ছাগল আছে, বল তাহলে কি তুমি এতটুকু পাও না যে তুমি তোমার চুলগুলোকে সুন্দর করে রাখবে, উস্কো খুস্কো ধুলো মাখা চুল কেন, ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো কমসে কম। মোট কথা যখন আপনার আছে তখন আপনার তেল সাবান মাখার ক্ষমতা আছে, আপনি সাবান মাখবেন, পরিষ্কার সুন্দর ভাবে থাকবেন। অনেকে চুল কাটে না, দাড়ি মোচ লম্বা করে রেখে দিয়েছে, দাড়ি তো লম্বা করতেই হবে, কিন্তু মোচটাও সেই সঙ্গে সাধু বাবার মতো লম্বা করে বসে আছে। কেন তোমার পয়সা নেই, বলে হয় না সময় হয় না, কিংবা যাওয়া হয় না, কিংবা পয়সা দিতে হবে নাপিতকে সেই জন্য কাটে না, তা না, তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন, ইসলাম পরিচ্ছন্নতা ধর্ম, নাজাফা, তাই না? অতএব পরিষ্কার পরিচ্ছন্নতা ধর্মে আপনি মুসলিম হয়ে অপরিচ্ছন্ন অপরিষ্কার হয়ে থাকবেন, এটা কিন্তু বাঞ্ছনীয় না। আল্লাহ তাআলা যে নিয়ামত আপনাকে দিয়েছেন সেই নিয়ামতের প্রভাব আপনি প্রকাশ করুন, তবে মানুষকে দেখাবার জন্য না, গর্ব করার জন্য না, যে আপনি ধনী মানুষ তাই আপনি ভালো একটা ঘড়ি পরলেন দেখিয়ে বেড়ালেন, তাই না? এক ভাই গল্প করছেন যে অমক হুজুর একটা বেশ দামি মোবাইল কিনেছে, সব থেকে দামি, বর্তমান পরিবেশে সব থেকে দামি, তো মোবাইলটা পকেটে না রেখে হাতে রাখছে, হাতে রাখছে আর এইভাবে এইভাবে খেলা করছে, সমাজে কথা বলছে হাতে রেখে মোবাইল নিয়ে কথা বলছে, ভাবখানা যেন এই যে দেখো আমি একটা দামি মোবাইল কিনেছি, আমার কাছে যে মোবাইল আছে তার থেকে দামি আর কারো কাছে নেই, এরকম হয় না? হয় না, বহু মানুষ আছে, বহু মানুষ আছে, আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেয় যে আমার এই দেখো আমার দামি জিনিসটা আছে। এগুলো হচ্ছে এক প্রকার, এক এক প্রকার মানুষকে ধোকা দেয়। কিন্তু হ্যাঁ যদি থাকে ঠিক আছে, তুমি মোবাইল কিনেছ, এবার তোমার ক্ষমতা আছে, তুমি 2000 রিয়ালের মোবাইল কিনতে পারো, আর তুমি 200 রিয়ালের মোবাইল নিয়ে কাজ চালাবে, এটাও ঠিক না। তোমার মোটামুটি যেরকম তোমার সাথে খাপ খায়, তোমার চরিত্রের সাথে সামঞ্জস্য হয়, ঠিক সেই রকম জিনিস তুমি ব্যবহার করবে। সুতরাং আল্লাহ তাআলা চান, অন্য এক হাদিসে আছে, ইজা আতাকাল্লাহু মালান ফালইউরা আলাইকা, যখন আল্লাহ তাআলা তোমাকে মাল দান করবেন, সেই মাল যেন তোমার উপরে দেখা যায়, তার মানে সেই মালের প্রভাব যেন, সেই মালের চিহ্ন যেন তোমার উপরে দেখা যায়। ফাইনাল্লাহ ইউহিব্বু আন ইউরা আসারুহু আলা আবদিহি হাসানান, আল্লাহ তাআলা পছন্দ করেন যে তার দেওয়া মালের চিহ্ন যেন বান্দার উপরে দেখা যায়। ওয়ালা ইউহিব্বুল বুসা ওয়াত্তাবাউস, আর আল্লাহ তাআলা ওই কি বলে আপনার অভাবকে, দীনতা প্রকাশকে পছন্দ করেন না। গরিব মানুষ ভাই কোথা পাবো? আছে অথচ বলুন, গরিব মানুষ মিসকিন আর কোথা পাবো বলুন? এই যে মিথ্যা বলে, এরা আসলে মিথ্যা বলে, এইরকম মোটেই আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহ তাআলা ইযা আনআমা আলা আবদিন নিয়ামাতান, আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে নিয়ামত দান করেন, ইয়াজিবু আন ইউরা আসারুন নিয়ামাতি আলাইহি, তখন ইউহিব্বু আল্লাহ তাআলা পছন্দ করেন যে তার নিয়ামতের চিহ্ন তার উপরে দেখা যাক। ওয়াইয়াকরাহুল বুসা ওয়াত্তাবাউস, আর তিনি অভাব ও দীনতা প্রকাশকে অপছন্দ করেন। ওয়ায়ুবগিদুস সাইলাল মুলহিফ, আর নাছোর বান্দা হয়ে যাচাঙ্গাকারীকে ঘৃণা করেন। ভাই আমাকে 10টা টাকা দেন, দেওয়া হলো না, বল না হবে না, আবার চাইতে লাগবে। নাছোর বান্দা হয়ে চাওয়া, বারবার করে চাওয়া, দেখেছেন চাওয়া, চাওয়ার বিভিন্ন ধরনের আপনারা দেখে থাকবেন, যা স্টেশনে বাজারে ছোট ছোট বাচ্চারা ভিক্ষা করে, তাই না? বাবু একটা টাকা দাও বলে, আপনি বলে এই যা, আবার বলে বাবু একটা টাকা, পায়ে জড়িয়ে ধরে, তাই না? একে বলে নাছোর বান্দা হয়ে ভিক্ষা করা। আল্লাহ তাআলা এরকম ভিক্ষুককে পছন্দ করেন না। আর ওয়াইহিব্বুল হাই আল আফিফ আল মুতাআফফ, তিনি লজ্জাশীল কে পছন্দ করেন, যে লজ্জা করবে, চাইতে লজ্জা হওয়া উচিত, তাই না? তো লজ্জাশীলকে পছন্দ করবেন, যাচেঙ্গা করে না, ভিক্ষা করে না, এমন পবিত্র মানুষকে তিনি ভালোবাসেন। এ হচ্ছে হাদিসের কথা। আর কিছু মানুষ আছে যারা বড়লোক হওয়া সত্ত্বেও নিজের ধন সম্পদ গোপন করে ভিখারি সাজতে চায়, আর তারা মানুষকে মানে ধোকা দিতে চায়, আসলে ধোকা দিতে চায়। আল্লাহ তাআলা বলছেন তারা বখিলি করে, কার্পণ্য করে নিজেকে কি প্রকাশ করে, যে আমি গরিব মানুষ, আমি কোথা থেকে দান করতে পারবো। আসলে উদ্দেশ্যটা কি? কার্পণ্য করা, বখিলি করা, কঞ্জুসি করা। এই কঞ্জুসি করে যখন মানুষ নিজের ধন সম্পদ গোপন করে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। ওয়াইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহ, আল্লাহ তাআলা যে নিয়ামত, যে অনুগ্রহ দান করেছেন, সেই অনুগ্রহ তারা গোপন করে। গোপন করে কি উদ্দেশ্যে? দান করবে না, এই উদ্দেশ্যে দান করবে না বলে, অন্য উদ্দেশ্যে না। অন্য উদ্দেশ্য হলে আলাদা কথা, যেমন চুরি হওয়ার ভয় আছে, আপনি গোপন করুন, সমস্যা নেই। যেমন আপনার প্রতি হিংসা করার ভয় আছে, তখন আপনি গোপন করুন। আপনি এত টাকা বেতন পান, ফোটানি মেরে বেড়ান, আপনি বেতন পান মনে করুন কত, 1000 রিয়াল, আর আপনি ফোটানি করে বেড়াচ্ছেন যে আমি 1500-2000 পাই, এটা কি জন্য আপনি প্রকাশ করে বেড়াচ্ছেন? এটা ফোটানি বলা হলো আগে, বরফটাই করা। আর আপনি পান 5000 টাকা, কিন্তু প্রকাশ করছেন কত, 1000 টাকা, কেন? আপনি বকিলি, কেউ যদি চায় কাউকে দিতে হয়, এই জন্য আপনি প্রকাশ করছেন। আর প্রকাশ করছেন না কেন? যে আপনার প্রতি কেউ হিংসা করবে, দুটো দুই জিনিস, তাই না? যাতে করে মানুষ হিংসা না করে, সেটা আলাদা কথা। কিন্তু আপনি প্রচার প্রকাশ করছেন না, এই জন্য যে আপনি বখিলি করবেন, কার্পণ্য করবেন, যেখানে মাল দেওয়া দরকার সেখানে আপনি দেবেন না, তাই আপনি গোপন করছেন, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। বেশ, আর একটা পাপের কথা বলি, কথায় কথায় বিতর্ক করা, কাঠ হুজ্জতি করা, কোন একটা কথা নিয়ে যখন তর্ক বাধে, তখন আন্দাজে সেই কথা নিয়ে তর্ক করা হয়, আসলে সে তর্ক করা করে না, বা তার তর্ক করা হয় না যে হকের উপরে থাকে। হকের উপরে থাকলে, যেমন ইসলামের রুকুন কয়টি, একজন বলল 5টি, একজন বলল 6টি, একজন না 5টি, বলছে না 6টি, বলছে না 5টি, বলছে না 6টি, যে বলছে 5টি সে হকের উপর আছে, তাই না? এর তর্ক সাজবে, কিন্তু যে বলছে 6টি আন্দাজে বলছে, তার তর্ক হচ্ছে অসার তর্ক, না জেনে তর্ক করা, না জেনে তর্ক করা। একজন বলছে আল্লাহ আরশে আছে, না আল্লাহ সব জায়গায় আছে, এখন যে তর্ক করছে আল্লাহ সব জায়গাতে আছেন, তার হচ্ছে অসার তর্ক। অনেক মানুষ বিনা ইলমে তর্ক করে অথবা ইলম নিয়ে তর্ক করে। তর্ক হক পথে থাকলেও তর্ক করা উচিত না। যখন আপনাকে বলা হলো ইসলামের রুকুন পাঁচটি, আপনি মানতে চান না ছয়টি, ঠিক আছে বাবা তুমি আমনা, হ্যাঁ আমি বুঝলাম তুমি জাহেল। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালাম, কি দরকার আছে তর্ক করতে যাবেন না। তর্ক করায় বিশাল ক্ষতি আছে। তর্ক করলে মানুষ অনেক সময় নিজের জবাব দিতে না পারলে পরে, তর্কে হেরে গেলে পরে আসল হকের ক্ষতি হয়। এই জন্য তর্কাতর্কি বৈধ না। যারাই দাওয়াতের কাজ করেন তাদের তর্ক বর্জন করা উচিত, তর্ক এড়িয়ে চলা উচিত। ভাই আপনি মানবেন না আলাদা কথা, কিন্তু আমি জানি হক হচ্ছে এইটা, হক বলে দেন, কিন্তু তা নিয়ে তর্ক করতে যাবেন না, ঝগড়া করতে যাবেন না, তাতে ক্ষতি হবে। তর্কের সত্যের স্বার্থে হকের সপক্ষে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যারা বিতর্ক করে, এটা নিন্দনীয় নয়। যেহেতু আল্লাহ তাআলা বলছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, হ্যাঁ ভালো তরিকাতে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর পথে মানুষকে হিকমতের সাথে আহ্বান করো, ওয়া মাউইজাতিন হাসানা, এবং সৎ উপদেশ ভালো উপদেশ দিয়ে মানুষকে আহ্বান করো। কি বললেন? হাসানা মানে ভালো। আর তারপরেই বলছেন ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আর তাদের সঙ্গে তর্ক করো সেই জিনিস দিয়ে যেটা হচ্ছে সবচেয়ে ভালো। দেখছেন হাসানা আর আহসান, হাসানা মানে কি? শুধু ভালো, আর আহসান মানে সবচেয়ে ভালো। সুতরাং ওয়াজ নসিহত যখন করবে তখন ভালো ওয়াজ করে মানুষকে দিনের দিকে আহ্বান করো, কিন্তু তর্ক যখন করবে তখন বিল্লাতি হিয়া আহসান, সবচেয়ে সুন্দর সবচেয়ে ভালো দিয়ে তর্ক করো। ফালতু তর্ক করো না, সেই তর্ক কাজে লাগবে না, বরং তোমার নিজের ক্ষতি হতে পারে, দিনের ক্ষতি হতে পারে। যে তর্ক মার্জিত ভাষায় করা হয়, সজ্ঞান ও যুক্তি দ্বারা করা হয়, নম্র ও ঠান্ডা মেজাজে করা হয়, কিন্তু এর বিপরীত তর্কাতর্কি। ওই যে যদি মনে করুন, এটা অবশ্য খারাপ উদাহরণ, তবুও যেহেতু উদাহরণ দেওয়া হয়, ঢাকার মোহনবাসী যদি তর্ক করে কে হারবে? মোহনবাসী ভালো না ঢাক ভালো? ঢাকের শব্দ বেশি সুন্দর না মোহনবাসীর শব্দ বেশি সুন্দর? বলুন, মোহনবাসী নিশ্চয়ই মানুষকে মোহিত করে, যদি হারাম, এই জন্য ইসলামে হারাম। এখন ঢাকার মোহনবাসী যদি তর্ক হয় তাহলে তর্কে কে জিতবে? মোহনবাসী জিতবে না ঢাক জিতবে? নিশ্চয়ই ঢাক জিতবে। ঢাক যদি ঢাক ঢাক করে বাজে তাহলে মোহনবাসীর সুর কি হয়ে যাবে? নিশ্চিহ্ন হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। দেখেন, সে হক না, সে ভালো না, অথচ ভালোর উপরে সে জয়লাভ করবে। কিন্তু বাতিলের পক্ষপাতিত্ব করে অন্যায় প্রতিষ্ঠাতে অথবা অজ্ঞতা ও অযৌক্তিকতার সাথে তর্ক করা নিন্দনীয় এবং হারাম। বিশেষ করে আল্লাহ তার দীন ও কোরআন নিয়ে বিতর্ক করা জীবে যা বৃহত্তম বিপদ সমূহের আপদ সমূহের অন্যতম। কোরআন নিয়ে তর্ক বিতর্ক করা বলছে না মানে হচ্ছে এইটা, না মানে হচ্ছে এরকম ঝগড়া করা মোটেই উচিত না। যখনই দেখবেন ঝগড়া সৃষ্টি হচ্ছে, ভাই তাহলে ঠিক আছে, এতে আমি তর্ক আমি করতে চাই না, আমি জানি যে এটা সহি, আমি হাদিস পেশ করলাম, আমি কোরআনের অর্থ পেশ করলাম, আপনারা মানবেন চাই না আমার, কেন এটা হবে, কেন এরকম হলো? হ্যাঁ আচ্ছা হুজুর, খোদবা শোনা কি ওয়াজেব? আর খোদবা আর তাহিয়াতুল মসজিদ পড়া কি সুন্নাত? তাহলে খোদবা শোনা বাদ দিয়ে শুন তাহিয়াতুল মসজিদ কেন পড়া হয়? ভাই আমি বললাম যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, ইমাম যখন খোদবা দেবে, খতিব যখন খোদবা দেবে, তখন যদি কেউ মসজিদে আসে সে যেন হালকা করে দুরাকাত নামাজ করে নেয়। এবারে সেটা সুন্নত না ওয়াজেব দেখতে যাওয়ার আমার দরকার না, আপনি বলুন। তাহলে সে খোদবা শোনা মানে ওয়াজেব ত্যাগ করে সুন্নত পালন করতে গেল, তাহলে এটা হয় কি করে? বলে ভাই হাদিসে আছে। আপনি হাদিসকে মানবেন না, আপনি জ্ঞানকে মানলেন, দিয়ে তর্ক শুরু করে দিলেন। এইভাবে খবরদার তর্কে জড়াবেন না। যদি সে মানল তো মানল, না হয় তো খবরদার তর্কে জড়াবেন না। এবং তর্ক করতে করতে এই মিয়া তুই কি জানিস, এই মিয়া তুই কি আলেম নাকি, এই মিয়া তুই অমুক নাকি, এই মিয়া তুই অমুক নাকি, আরে মিয়া ও তো এসি রুমে বসে দেয়, আর যে রোদে বসে দেয় ফতোয়া তার ফতোয়া ঠিক আছে তাই না, আর যে এসি রুমে বসে ফতোয়া দেয় তার ফতোয়া ঠিক না, এরকম কিছু কি নাকি? এইরকম কিছু? অবশ্যই না। হক হক, সে রোদে বসেই বলুক আর এসিতে বসেই বলুক, যার কথা হক তার কথা মানতে হবে। সুতরাং তর্কাতর্কি মোটেই চলবে না, তর্কাতর্কি হচ্ছে জীবে জাত, বিশেষ করে কোরআন হাদিস নিয়ে তর্ক করা খুবই কঠিন জিনিস। আল্লাহ তাআলা বলছেন ওমিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর ব্যাপারে বিনা ইলমে তর্ক করে, আল্লাহর ব্যাপারে বিনা ইলমে তর্ক করে। ওয়াইয়াত্তাবিউ কুল্লা শাইতানিম মারিদ, আর তারা বিদ্রোহী শয়তানদের অনুসরণ, বিদ্রোহী শয়তানের অনুসরণ করে। কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহু ফান্নাহু ইউযিল্লুহু ওয়া ইয়াহদিহি ইলা আযাবিস সাঈর, লেখা হয়ে গেছে, এ সম্বন্ধে ফয়সালা করে দেওয়া হয়েছে যে কেউ তার সাথে বন্ধুত্ব করবে, কার সাথে? শয়তানের সাথে বন্ধুত্ব করবে, সেটাকে পথভ্রষ্ট করবে। শয়তান যদি আপনার বন্ধু হয়, শয়তান কোন পথে চালাবে? কাক যদি কারো পথের হয় রাহাবা, রাহাবা রাহবার বলে না, রাহবার, কাক যদি কারো পথে হয় রাহবার, চালাইবে সেই পথে যে পথে ভাগার, ভাগার বুঝেন, ভাগার বুঝেন না, যেখানে গরু মরা, যেখানে গরু মারা গেলে যেখানে ফেলা হয় তাই না, পাড়া গ্রামে বাড়ি হয়তো গরু মারা গেছে, তো গরু মরা ছাগল মরা ফেলার একটা জায়গা থাকে নির্দিষ্ট, সেটাকে বলা হয় ভাগার। এবারে যদি বলেন যে কাক হচ্ছে আমার রাহবার, তার মানে কাক আপনাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে, যাবে কোন দিকে? যেখানে গরু মরা আছে সেদিকে নিয়ে যাবে। যদি কাককে আপনি রাহবার করেন, আপনার পথের দিশারি করেন, তো আপনাকে গরু মরার দিকে নিয়ে যাবে। আর যদি বলেন না মহাজন যায় যে এদিকে পথ তারে কয় সর্বলোকে, তার মানে ওই যে পুঁথিগত বিদ্যা, কিছু অল্প বিদ্যা ভয়ঙ্করী বলছিলাম না, কিছু মানুষ আছে যারা দু চারটা বাংলা বই পড়ে নিয়ে বিশাল বিদ্যা, আলেমের উপরে কি ঝাড়ে, হ্যাঁ তর্ক তর্ক ঝাড়ে, পুঁথিগত বিদ্যা, পুঁথিগত বিদ্যা খুব কঠিন জিনিস, ওস্তাদ ছাড়া বিদ্যা সংগ্রহ করা বড় কঠিন। এখানে আপনি হয়তো বুঝবেন যে পীর ধরা তাহলে পীর ধরতে হবে, না তা কথা না, পীর ধরা জিনিস আলাদা, ওস্তাদ ধরা আলাদা। পীর মানে আপনার ওই পীর সবকিছুই, সেই আপনার হ্যাঁ নাজাতের ওসিলা, সেই আপনার যা বলবে তাই, অন্য কারো কথা মানবেন না। কিন্তু ওস্তাদ ধরা মানে কি, আপনি শরীর জ্ঞান শিক্ষা করার জন্য বিভিন্ন ওস্তাদের কাছে যাবেন, একজন না, পার্থক্য আছে তাই না, কিন্তু আপনি কোন ওস্তাদের কাছেই গেলেন না, কেবল কিতাব পড়ে পড়েই বড় মুফতি হয়ে গেলেন। এ পুঁথিগত বিদ্যার একটা গল্প শুনবেন, এইরকম দুই বন্ধু পুঁথিগত বিদ্যায় পণ্ডিত হয়েছিল, কিংবা একটা লোক পুঁথিগত বিদ্যায় পণ্ডিত হয়েছিল, তারপর সে সফরে গেল, সফরে যেতে যেতে এক জায়গাতে বসতে হল, বসতে হল তো সেখানে কি বলে খিদে লাগলো, রাস্তায় যেতে যেতে খিদে লাগলো, তো এক গ্রামে গিয়ে সেখানে কোন মানুষের কাছে সে মেহমান হলো, মেহমান হওয়ার পর তাকে সেমাই খেতে দিল, সেমাই বা সামাই খেতে দিল, সেমাই কি হয় লম্বা লম্বা সুতোর মতো হয় না, ইয়ে ভাবছে এই খাবার অবাক খান্ড, অবাক খাবার, এ খাবার তো আমাদের দেশে নেই বা আমি তো কোনোদিন খাইনি, এটা খাবার চলবে না চলবে না, পুঁথি খুলে দেখ, তখন কিতাব খুলে দেখছে, কিতাব খুলে দেখছে তো লেখা আছে এক জায়গায় দীর্ঘ সূত্রতা অনিষ্টের মূল, বা সূত্রটি আছে যেটা দীর্ঘ সূত্র আছে যেটা অনিষ্ট ঘটে সেটা কিতাবে লেখা আছে, তার মানে যেখানেই লম্বা সূত্র আছে সেখানে অনিষ্টতা ঘটে, অথচ দীর্ঘ সূত্র মানে কি, দীর্ঘ সূত্রতা মানে কি, হ্যাঁ বাংলা শিক্ষিত লোকেরা, দীর্ঘ সূত্রতা মানে কি, সূত্র মানে সুতো ঠিকই, কিন্তু দীর্ঘ সূত্রতা মানে হচ্ছে অলসতা, এই গয়েঙ্গছ হ্যাঁ করছি করবো, আচ্ছা কালকে করবো, আচ্ছা ঠিক আছে বিকালে করবো, আচ্ছা রাত্রে করবো, এই দীর্ঘ সূত্রতা বলে, তার মানে আপনি কাজটাকে লম্বা করে টাইম দিচ্ছেন, কিন্তু ও মনে করছে কি দীর্ঘ সূত্রতা মানে লম্বা সুতো, এই খাবারটা লম্বা সুতোর মতো অতএব এটা খাওয়া হবে না, অনিষ্ট হবে, দিয়ে বেচারা এই খাওয়া হলো না, বেরিয়ে গেল। তারপরে আরেক গ্রামে গিয়ে সেখানে খাবার পেশ করেছে, বাঙালি খাবার, আপনার আমাদের দেশে বলে চিতুই পিঠে, আপনারা কি যেন বলেন ওই যে আটাটা এইভাবে দিলে পরে উঁচু হয় আর মাঝে মাঝে ফুটো হয়ে যায়, চিতুই বলে, হ্যাঁ চিতুই পিঠে, চিতুই পিঠে দিয়েছি, ভাবছি আইও তো অবাক খাবার, হ্যাঁ দারুণ খাবার, হ্যাঁ আমি কি করে খাবো, তো কিতাবটা খুলে দেখি, কিতাবটা খুলে যখন দেখছে পুঁথি খুলে দেখছে লেখা আছে যে ছিদ্রটি আছে যেটা অনিষ্ট ঘটে সেটা, ছিদ্রটি আছে যেটা অনিষ্ট ঘটে সেটা, এবার ছিদ্র আছে মাঝে মাঝে ছিদ্র আছে তো অনিষ্ট হতে পারে, অথচ কিতাবের উদ্দেশ্য কি, যে মনে করুন আপনার মরুভূমিতে কিংবা আপনার মাঠে বাগানে বা বনে জঙ্গলে যেখানে ছিদ্র আছে সেখানে বসবেন না, কারণ সাপ থাকতে পারে, কথা ঠিকই আছে, কিন্তু এ ওই কথাটাকে ফিট করলো কোথায়? খাবারের উপরে, চিতুই পিঠের উপরে, যে পিঠেতে ফুটো আছে, ছিদ্র আছে, এ বেচারি আর খাওয়া হলো না। বুঝতে পারলে পুঁথিগত বিদ্যা, মানে তার বুঝতে ভুল, ওখানেও ভুল বুঝলো, এখানেও ভুল বুঝলো। তারপরে চলতে চলতে চলতে চলতে রাস্তা হারিয়ে গেছে, রাস্তা আর পায় না। তারপরে দেখছে ওই দূর থেকে যেন অনেক লোক হেঁটে হেঁটে আসছে, অনেক লোক হেঁটে হেঁটে আসছে। তারপরে যখন পুঁথি ভাবলো রাস্তা হারিয়ে গেছে, পুঁথি খুলে দেখি তো, পুঁথি খুলে দেখছে মহাজন যায় যে দিকে পথ তারে কয় সর্বলোক, তার মানে অনেক লোক যেদিকে যায় সেদিকেই পথ বলে, কথা ঠিক না ভুল? কথা ঠিকই আছে, যেদিকে অনেক লোক চলাচল করে সেটাই হচ্ছে পথ, কিন্তু ওর ফিট করা, তার মানে এই কথাটা ফিট করা ভুল কি? বাস তাদের পেছনে পেছনে চলতে লাগলো। শেষকালে গিয়ে দেখলো যে সেই লোকগুলো এক শ্মশানে গিয়ে মরা পড়াচ্ছে, সেখানে তার রাস্তা শেষ, সেখানেও সে ঠকলো। এইভাবে পুঁথিগত বিদ্যা নিয়ে যারা চলে তারা সব সময় সব বুঝতে পারে না, বুঝতে পারে না। এক ভাই আমাকে প্রশ্ন করলেন, বুখারী বাংলা বুখারী পড়েছেন, বাংলা বুখারী পড়ে আমাকে প্রশ্ন করছেন যে হুজুর ফজরের নামাজ পর্যন্ত সেহরি খাওয়া চলে, বুখারী শরীফে আছে, তার মানে ফজরের নামাজ পর্যন্ত সেহরি খাওয়া চলবে, আজান হয়ে গেছে, একামত হবে, নামাজ যেমনি শুরু হবে সেহরি খাওয়া বন্ধ। আর সত্যি এরকম বুখারী শরীফে হাদিস আছে, কিন্তু নিজে নিজে বুঝতে গিয়ে অনেক লোক গত রোজাতেই ওই নামাজ পর্যন্ত সেহরি খেয়েছে। আমি বললাম, ভাই আপনাদের রোজা হয়নি, আজান হয়ে গেলে তার মানে সময়ে আজান হলে পরে আপনার সেহরির সময় শেষ, কিন্তু হাদিসের উদ্দেশ্যটা এই নয় যে নামাজ, নামাজ হচ্ছে আজান, আজানের শুরু মানে নামাজের সময়, নামাজের সময় শুরু হয়ে গেলে সেহরি খাওয়া বন্ধ। কিন্তু উনি বুঝেছেন কি, নামাজ শুরু হয়ে গেলে সেহরি খাওয়া বন্ধ। এইভাবে পুঁথিগত বিদ্যা নিয়ে যারা চলে, দুই পাঁচ পাতা পড়ে, বাংলা পড়ে, বাংলা বুখারি পড়ে, বাংলা হাদিস পড়ে, বাস বিশাল কিছু হয়ে গেছে। কিছুদিন আগে ফেসবুকে খুব আসছিল যে আমাদের নবী শ্রেষ্ঠ নবী নয়, কারণ আল্লাহ নবী নিষেধ করেছেন যে আমাকে কারো থেকে শ্রেষ্ঠ বলো না, ইউনুস বিন মাত্তা থেকে আমাকে শ্রেষ্ঠ বলো না, বারবার এক কথা লিখছে। কেন? বুখারী শরীফে সত্যি আছে যে তোমরা আমাকে কারো থেকে শ্রেষ্ঠ বলো না, কিন্তু একটা হাদিস নিয়ে, কোরআনের একটা আয়াত নিয়ে তো বিধান হয় না, বিভিন্ন হাদিস নিয়ে, বিভিন্ন বিধান নিয়ে তবে হাদিস হয়, কি বলে, বিধান, বিভিন্ন হাদিস নিয়ে, কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে তবে বিধান নিতে হয়। একটা হাদিস নিয়ে আপনি বিধান দিয়ে দিলেন যে না আমাদের নবীকে শ্রেষ্ঠ নবী বলা হবে না, আরে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদু বলতে আদম, আদম সন্তানের শ্রেষ্ঠ, শুধু নবী না, সবারই শ্রেষ্ঠ, বলা যাবে না কেন? না ওই যে নিষেধ করছে, নিষেধ করেছেন ঠিক আছে, এটা তার, এটা তার নম্রতা, এটা তার ভদ্রতা যে তিনি বলছেন আমাকে কাউকে কাউকে থেকে শ্রেষ্ঠ বলো না, কিন্তু আসলেই তিনি শ্রেষ্ঠ। এইভাবে তারা বাংলা পড়ে ওই একটা হাদিস তুলে নিয়ে তারা কি করে, এইভাবেই আবার অনেক আছে কি, নাসিক মানসুখ আছে, কোন কথা আছে রহিত, কোন কথা আছে রহিত, যেমন তোমরা কোরবানির গোশত তিন দিনে বেশি খেও না, আছে না হাদিসে, কিন্তু পরবর্তী হাদিসে কি আছে, খাও জমা করো। কিন্তু আপনি যদি একটা হাদিস নেন তাহলে আপনার সর্বনাশ হলো, বুঝতে পারলেন? এইভাবে উদাহরণস্বরূপ যারা পুঁথিগত বিদ্যা নিয়ে চলে, শুধুমাত্র পুঁথি, তাদের সর্বনাশ হয়। আর তারা আবার বলে যে তর্জমায় ভুল থাকলে আমাদের ভুল, তা তর্জমাটা ভুল সঠিক কিনা সেটা জানতে হবে। শুধু বিদ্যা, কিতাবি বিদ্যা, শুধু কিতাব পড়ে বিদ্যা, এই বিদ্যা মোটেই মানে নির্ভরযোগ্য নয়। আপনি হয়তো ভুল বুঝছেন কিংবা ভুল লেখা আছে, সেগুলো ওস্তাদের কাছে গিয়ে পরিষ্কার করে নিতে হবে, সেটাকে জিজ্ঞাসা করে নিতে হবে। তবে আমি একথা বলছি না যে ওস্তাদ ধরা মানে পীর ধরা, অথবা যারা কিতাবি জ্ঞান রাখে তারা হচ্ছে কচুরি পানার মতো, আর যারা বাতিনি ইলেম রাখে তারা হচ্ছে গভীর জলের মাছ। খবরদার, বাতিনি ইলেম বলে কোনো ইলেম নেই, বাতিনি বলে কোনো ইলেম নেই, যে সমস্ত ইলেম আছে সেই ইলেম কোরআন এবং হাদিসে আছে। তবে হ্যাঁ, বাতিনি ইলেম বলতে যদি আপনি ব্যাখ্যাকে বোঝান তাহলে ঠিকই আছে, আর সে হচ্ছে ওস্তাদদের কাছে আছে, ভালো ভালো আলেমের কাছে আছে। আপনি যে হাদিস পড়ছেন সেই ব্যাখ্যা কি বুঝছেন সেটা সঠিক কিনা, যে তর্জমা আপনি পড়ছেন সে তর্জমা সঠিক কিনা আপনি আপনার ওস্তাদকে জিজ্ঞাসা করে নেন। ওস্তাদ ছাড়া আপনার সমস্যা আছে। মান কানা উস্তাজুহু কিতাবুহু কাসুরা খাতাউহু আলা সওয়াবে, যে ব্যক্তির ওস্তাদ হবে কিতাব, তার সঠিকতার থেকে ভুলের সংখ্যা বেশি হবে। এই জন্য কি বলছিলাম যে খবরদার দু চারটি বই পড়ে মুফতি সাজার চেষ্টা করবেন না, আর আলেমদের সঙ্গে তর্ক করার চেষ্টা করবেন না। কারণ কিছু মানুষ আছে যারা এইভাবে বিনা ইলমে আল্লাহর ব্যাপারে তৌহিদের ব্যাপারে তর্ক করে থাকে। আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলছেন, ওয়ামিনান নাসি মাই ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম ওয়ালা হুদা ওয়ালা কিতাবিম মুনির। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ সম্বন্ধে বিনা ইলমে বিনা হিদায়াতে আর বিনা কোন স্পষ্ট কিতাবে তর্ক করে থাকে, কোরআন হাদিসের জ্ঞান নেই অথচ আল্লাহর ব্যাপারে তর্ক করে থাকে। সানিয়াত ফিহি অহংকার বশত লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, যাতে করে আল্লাহর পথ হতে মানুষকে ভ্রষ্ট করে। লাহু ফিদ দুনিয়া খিজিয়ুন, তাদের জন্য তার জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা। ওয়া নুযীকুহু ইয়াউমাল কিয়ামাতি আযাবাস সাই আযাবাল হারিক, দুনিয়াতে লাঞ্ছনা রয়েছে, কিয়ামতে জাহান্নামের আগুন তাকে শাস্তি দেওয়া হবে। যালিকা বিমা কদ্দামাত ইয়াদাক, তাকে বলা হবে এই হলো সেই জিনিস যা তুমি কালকে তোমার হাত প্রেরণ করেছিল, তোমার সেই উপার্জন যে আমল তুমি কাল করেছিলে, তাই তারই শাস্তি। ওয়ান্নাল্লাহ লাইসা বিযাল্লামিন লিলআবিদ, আর আল্লাহ তাআলা বান্দার প্রতি জালেম নন, তিনি জুলুম করে কোন শাস্তি দেবেন, অন্যায় করে কোন শাস্তি দেবেন বান্দাকে তা না, তিনি ঠিক শাস্তি দেবেন। হাদিসে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিবতাগাল ইলমা লিইউবাহিয়া বিহিল উলামা, যে ব্যক্তি ইলম শিক্ষা করবে, দ্বিনিয়ে ইলম শিক্ষা করবে, যাতে করে সে ওলামাদের সাথে তর্ক করে, ওয়াও ইউমারি আও ইউমারি কি বলে গর্ব করে, ওলামাদের সাথে গর্ব করে, দেখো আমি একজন আলেম, ওর থেকে আমি ভালো আলেম, হ্যাঁ এইভাবে নিজেকে গর্ব প্রকাশ করে। আও ইউমারি আবিহি সুফাহা, কিংবা অজ্ঞদের সাথে মূর্খদের সাথে তর্ক করে, কিছু জেনেছো কিছু পড়েছ, এ মূর্খ সব লোকদের সাথে তর্ক করে বেড়াচ্ছে, যদি এই উদ্দেশ্য হয়। আও তুকবিলু আফিদাতুন নাসি ইলাইহি, কিংবা মানুষের মন তার দিকে আকৃষ্ট হবে, যদি এই উদ্দেশ্য হয় তাহলে তার জন্য জাহান্নাম জাহান্নাম। ইলম শিখতে হবে কার জন্য? ইলম শিক্ষা করা ইবাদত, তাই না? ইলম শিক্ষা করা ফরজ, একটা ফরজ ইবাদত। সেই শিক্ষা কার জন্য শিখতে হবে? আল্লাহর জন্য, নিজের মন থেকে অজ্ঞতা দূর করার জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য। এভাবে পরপর যে ধাপ আছে সেই ধাপ অনুযায়ী, তার মানে শেখা, শিক্ষা করো, তারপরে আমল করো, তারপর কি করো, প্রচার বা তাবলীগ করো এবং ধৈর্য ধারণ করো। এই ছাড়া যদি কেউ এই উদ্দেশ্যে, যে উদ্দেশ্যে বলা হলো ওলামাদের সঙ্গে গর্ব প্রকাশ করবে, কিংবা মূর্খদের সাথে তর্ক বিতর্ক করবে, অথবা মানুষের হৃদয়কে আকৃষ্ট করার জন্য, নিজের প্রসিদ্ধি লাভের জন্য, চর্চা নেওয়ার জন্য, সুনাম নেওয়ার জন্য তুমি ইলম শিক্ষা করবে, তার জন্য কি আছে? জাহান্নাম জাহান্নাম। মান তাআল্লামাল ইলমা লিইউবাহিয়া বিহিল উলামা আও ইউমারিয়া বিহি সুফাহা আও ইয়াসরিফা বিহি উজুহান নাস, অনেক বর্ণনায় আছে যে লোকেদের চেহারা তার দিকে ফেরাবে, তার মানে কি? সমস্ত মানুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, তার মানে লোক মাঝে সুনাম নেবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দেবেন। লা তাআল্লামুল ইলমা, তোমরা আম ইলম শিক্ষা করো না, লে তুবাহু বিহিল উলামা, আলেমদের সঙ্গে গর্ব করার জন্য, তোমারু বিহি সুফাহা, কিংবা অজ্ঞদের সাথে তর্ক করার জন্য, ওয়ালা লিতাজতারিউ বিহিল মাজালিস, মজলিস লাভ করবে, যেখানেই যাবে মজলিস জমিয়ে রেখেছো, তাই না? সেই মজলিস তোমার দখলে, মজলিস দখল করার জন্য, মজলিস লাভ করার জন্য তুমি ইলম শিক্ষা করছো, ইলম প্রচার করে বেড়াচ্ছ, মজলিস দখল করার জন্য, প্রসিদ্ধি লাভের জন্য। ফামান ফারা জালিকা ফান্নার ওয়ান নার, যে ব্যক্তি করবে তার জন্য জাহান্নাম আর জাহান্নাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিন উদ্দেশ্যে ইলম শিক্ষা করো না, তিন উদ্দেশ্যে ইলম শিক্ষা করো না, ওই হাদিসটারই ব্যাখ্যা। মূর্খদের সাথে বিতর্ক করার জন্য, ওলামাদের সাথে বিতণ্ড করার জন্য, এবং নিজেদের দিকে মানুষের মুখ ফেরাবার জন্য। তোমাদের কথা দ্বারা আল্লাহর নিকট যা আছে তা কামনা করো, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম শিক্ষা করতে হবে, কারণ সেটাই চিরস্থায়ী অবশিষ্ট থাকবে, এবং তাছাড়া সবকিছু নিঃশেষ হয়ে যাবে, সব নিঃশেষ হয়ে যাবে। এই তোমার প্রসিদ্ধি, এই তোমার ধনমাল, এই তোমার তর্ক বিতর্ক, এসব কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, যা থাকবে আল্লাহর সন্তুষ্টি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সৎপথে থাকার পর যে সম্প্রদায় ভ্রষ্ট হয়েছে তাকে তর্ক দেওয়া হয়েছে, যদি ভ্রষ্ট হতে চায় তাহলে সে তর্ক করুক, তার মানেই হল যে তর্ক করবে সে ভ্রষ্ট হবে। আর আল্লাহ তাআলার এই আয়াত পাঠ করলেন, ওয়াকালু আলিহাতুনা খাইরুন আম হুয়া মা আমহু মা দরাবুহু লাকা ইল্লা জাদালা বাল হুম কওমুন খাসিমুন। ওরা যে বাক বিতণ্ডা করে তোমার সঙ্গে তর্ক করে, আসলে ওরা হচ্ছে তর্ককারী, তর্ক পছন্দকারী, বাক বিতণ্ডাকারী সম্প্রদায়, যারা বাক বিতণ্ডা করে হককে উড়িয়ে দেয়, হককে।